طلع البدر علينا من سريات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. রাতে রাধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, রাতে রাধার কেটে কেটে সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটলো। তলাল বাদল আলাইনা মিন সানিয়াত আল-বিদা ওয়াজাব আশ-শুকর আলাইনা মা দাআ লিল্লাহি দা। তলাল বাদল আলাইনা মিন সানিয়াত আল-বিদা وجب الشكر علينا ما دعا لله دا. মানবতার বন্ধু তিনি রহমতুল লিল আলামিন, মানবতার বন্ধু তিনি তাই তো শোক আদায় করে, তাই তো শোক আদায় করে কুল মখলুকা নিষিদি। তলাল বাদর আলাইনা মিন সানিয়াত আল-বিদা ওয়াজাব আশ-শুকর আলাইনা মা দাআ লিল্লাহি দা। তলাল বাদর আলাইনা من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع.